السلام عليكم ورحمة الله وبركاته. এতক্ষণ আপনারা আমরা ইমানা মাকতাবুল দাওয়াত দাই কাছ থেকে 10টি ওসিয়ত বিষয়ক বিশেষ বক্তব্য শুনলেন। আশা করি উপকারী হবে, দিন দুনিয়ায় আমাদের ফায়দা হবে। এ মর্মে বলার কিছুই নেই, যেহেতু টাইম শেষ হয়ে গেছে, শরীরও খারাপ। এই বিষয় ভিত্তিক কটা প্রশ্ন আপনাদের সামনে রাখি, যে প্রশ্নের উত্তর আপনারা দেবেন। এই ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত আপনি শুনলেন, যদি আপনার মা বাপ আপনাকে হুকুম করে যে আপনি আপনার পরিবার পরিজনবর্গ ধনমাল থেকে বেরিয়ে যাও, তাহলে আপনাকে বেরিয়ে যেতে হবে। আপনার মা যদি বলে বাবা এ বউ ভালো নয় রে, এ বউ আমার খেদমত করে না, এ বইয়ে চালচলন ভালো নয়, তো তালাক দিয়ে দেখে। বাপ যদি বলে বউকে তালাক দিয়ে দাও, তাহলে বাপ মায়ের কথা শুনে বউকে তালাক দেবেন না দেবেন না? আমাদের জিজ্ঞেস করছি, বউকে তালাক দেবেন না দেবেন না? হ্যাঁ, কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না, সবাই না বলছে। জেরে বলুন, দেবেন না? কেন মা বাপ তালাক দিতে বলছে সেটা আপনাকে যাচাই বাছাই করে পরীক্ষা করে দেখতে হবে। যদি কারণ ঠিক হয় তাহলে তালাক দেওয়া জরুরি, কারণ যদি ঠিক না হয় তালাক দেওয়া হারাম। এমনি ওমারকে হযরত ওমর আদেশ করেছিলেন, বাবা এ বউ ভালো নয়, একে তালাক দিয়ে দাও। ইবনে ওমর তালাক দিয়েছেন না দেননি? দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম মক্কাতে এসে তার বউকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করার পরে বিশেষ করে বউয়ের মধ্যে যেটা লক্ষ্য করলেন, বউ বড় না শুকর, বড় কষ্টে জীবনযাপন হচ্ছে, বড় কষ্ট হচ্ছে এখানে। যাই হোক, তিনি যা বললেন বললেন, তোমার স্বামী এলে বলো যেন ঘরের দরজার চৌকাঠ বদলে নেয়। ইসমাইল আলাইহিসসালাম চৌকাঠ বদলেছিলেন না বদলেননি? কি কাঠের দিয়ে কাঠের লোহা করে দিয়েছিলেন, তাই না? কি করেছিলেন? বউকে তালাক দিয়েছিলেন, যাও তুমি মায়ের ঘর চলে যাও, কারণ আমার আব্বা আমাকে চৌকাঠ বদলে নিতে বলেছেন। তাহলে আমার মা বাবা যদি আমাকে বলে বউ ভালো নয় বাবা, একে তালাক দিয়ে দে, তাহলে আমি মানব না কেন? আমাদের তো উচিত নবীদের অনুসরণ করা, সাহাবাদের অনুসরণ করা। আমাদের মা বাবরা নবীর মত, আমাদের মা বাবরা উমরের মত নয়। এই জন্য এটা অবশ্য বিশেষ মানে বিশাল অগ্নি পরীক্ষা পুরুষের কাছে, মা বড় না বউ বড়, কোনটাকে কোনটাকে প্রাধান্য দেবেন, মায়ের কথা ঠিক না বইয়ের কথা ঠিক, আপনাকে বিচার করে দেখতে হবে। যদি সত্যপক্ষে বউ খারাপ হয়, চরিত্রহীনা হয়, যে কথা মা জানে কিন্তু আপনি জানতে পারছেন, আপনি বিদেশে আছেন, আপনি বউয়ের কথা বুঝতে পারছেন না, বউ আপনাকে বলছে আমি তোমার, আমি একমাত্র তোমার, তোমার মুখ ছাড়া আমি কারণ দেখি না, আর মা বলছে না বাবা বউ এই করে ওই করে সেই করে, পরীক্ষা করে দেখতে হবে যে বউয়ের কথাটা ঠিক না মায়ের কথাটা ঠিক, তারপর আপনাকে ফয়সালা নিতে হবে। তার আগে কিন্তু ফয়সালা নিতে করতে হবে, টাইম শেষ হয়ে যাচ্ছে, বেশি কিছু বলবো না, এখন আমাদের পরীক্ষার পালা।